السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. الحمد للہ الحمد للہ نحمده ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیه ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وقال رسول الله صلى الله عليه وسلم صوموا عاشوراء وخالفوا فيه اليهود أو كما قال النبي عليه الصلاة والسلام. মহান রব্বুল আলামিন যিনি বিশ্ব দরবারের মহান পরিচালক এবং মালিক, আমাদের মহান মালিক এবং মনিব, তার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যিনি সীমাহীন দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে তার খাস বান্দাদের সুরত দান করেছেন, সাদৃশ্যতা দান করেছেন এবং রহমতের দিন, আশুরার দিন, মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের পরিবেশে আসার, রহমতের ফেরেশতাদের পরিবেশে আসার সুযোগ দান করলেন। এজন্য প্রথমে সেই মহান রব্বুল আলামিন এর আলিশান দরবারে চরম নতি স্বীকার করে কায়মনোবাক্যে দিল থেকে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তবারক ওয়া তাআলার দয়া আর করুণা, তিনি আমাকে আপনাকে তার বন্দেগী করার, টুটাফাটা ইবাদত করার তৌফিক দান করুন। এই পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত, সবচেয়ে বড় নেয়ামত নেয়ামত তাওফিক, নেক কাজের তাওফিকের নেয়ামত, এর চেয়ে বড় কোন নেয়ামত এই পৃথিবীতে নাই। যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় নেয়ামত নেয়ামত তাওফিক, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে এই নেয়ামত তাওফিক লাভ করার জন্য দোয়া শিখাই দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। আমরা প্রতিটি নামাজেই, প্রতিটি নামাজের প্রতিটি রাকাতেই দোয়া করে থাকি সূরাতুল ফাতিহার মাধ্যমে, ওই নেয়ামতুত তাওফিক চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মুফাসসিরিনে কিরামগণ লিখেছেন, এই দোয়ার মাধ্যমে, এই প্রার্থনার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে নেয়ামতুত তাওফিক চাওয়া হয়। ইয়া আল্লাহ, আমাদেরকে ওই সমস্ত ব্যক্তিদের পথ দেখাও, ওই সমস্ত ব্যক্তিদের পথের পথিক করাও যাদের প্রতি তুমি তোমার বিশেষ রহমতের বাড়ি বর্ষণ করেছ, যাদের প্রতি তুমি অগণিত অসংখ্য অনুগ্রহ দান করেছ। এইভাবে আমরা আল্লাহ তাআলার কাছে নেয়ামত তাওফিক চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত চাওয়া, নেমত তৌফিক চাওয়া, এটা আমার আপনার জন্য বড় ইবাদত। আজ মুহররমের 10 তারিখ আশুরা দিবস, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ইতিহাস সম্বলিত এবং ঘটনা সম্বলিত তাৎপর্যমণ্ডিত দিবস আজকের এই দিবস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত তার অগণিত অসংখ্য বান্দাদের প্রতি রহমতের বাণী বর্ষণ করেছেন এই দিবসে। আমি আপনি যদি আল্লাহ তাআলার রহমত চাই, তাহলে তার খাস বান্দাদের সাথে একাত্মতা পোষণ করে, তাদের কর্মপন্থা অবলম্বন করে আমাকে আপনাকে চলতে হবে, জীবন পরিচালিত করতে হবে, তাহলে আমি আপনিও আল্লাহ তাআলার রহমতের বাড়ি পাবো, রহমতের বৃষ্টি পাবো, রহমতের আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দয়া পাবো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিবস দিয়েছেন মুহররমের 10 তারিখ। আল্লাহর রহমত ছাড়া এক মুহূর্ত আমরা বাঁচতে পারব না, দুনিয়ার জিন্দগি তো এক কদম আমরা চলতে পারবো না, পরকালীন জিন্দগি তো জাহান্নাম থেকে বাঁচতে পারবো না আল্লাহ তাআলার রহমত ছাড়া, কখনোই না, কশ্চিন কালেও সম্ভব না। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত কত দামি, কত জরুরি, কত আবশ্যকীয় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বললেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বললেন, লাই ইয়াদখুলা আহাদুকুমুল জান্নাতা বিআমালিহি, হে আমার সাহাবীরা, তোমাদের আমলের দ্বারা কখনোই জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে বুঝতে পারবে না, জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হয়ে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো জাহান্নাম থেকে বাঁচার জন্য আর জান্নাত পাওয়ার জন্যই তো আমল করে থাকি, আর আমলের দ্বারা আমরা জান্নাতে যাইতে পারবো না, জাহান্নাম থেকে বাঁচতে পারবো না, এই কথাটা কি শুধু আমাদের বেলায় প্রযোজ্য, পারফেক্ট, না আপনার ক্ষেত্রেও প্রযোজ্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা আনা, আমার ক্ষেত্রে ওই কথাই, শুধু তোমাদের বেলায় নয়, আমার ক্ষেত্রে একই কথা, ইল্লা শুধু আমাদের দ্বারা জান্নাত যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত আমাকে আচ্ছাদিত না করবে ততক্ষণ পর্যন্ত আমিও যাইতে পারব। ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত কত জরুরি, কত আবশ্যকীয় বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই সাহাবায়ে কেরামদেরকে বুঝাইছেন। আজ দুনিয়ার জিন্দগিতে আমরা কল্যাণ চাই, সফলতা চাই, কেউ নাকাম হইতে চাই না, ব্যর্থ হইতে চাই না, এর জন্য জরুরি আল্লাহ তাআলার রহমত। আবার পরকালীন জিন্দগিতে, অনন্তকালের জিন্দগি, ওই জিন্দগিতে সুখময় শান্তিময় জীবন পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য জরুরি আল্লাহ পাকের রহমত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই দিবস, এই আশুরার দিবস মুহররমের 10 তারিখ, আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর শুরু থেকে লিয়ে আজ পর্যন্ত, সৃষ্টির শুরু থেকে লিয়ে আজ পর্যন্ত, কিয়ামত পর্যন্তই থাকবে এই দিবসকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের জন্য, তার দয়া আর অনুগ্রহ দান করার জন্য মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন। এমনিতেই সব দিনই হল আল্লাহ তাআলার দিন, সব সময় আল্লাহ তাআলার সময়, কিন্তু কিছু কিছু সময়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বাচন করেছেন। এই নির্বাচন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্বাচন, কিছু কিছু সময়কে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানাইছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। আল্লাহ তাআলা বলেন, আমি রব, আমি তোমাদের মালিক, সৃষ্টির বেলায় আমি অনেক কিছুই সৃষ্টি করি, অনেক কিছুই আমি বানাই, কিন্তু সব কিছুকে আমি আমার জন্য মনোনীত করি না, কিছু কিছু জিনিসকে আমি আমার জন্য নির্বাচন করি, মনোনীত করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতের বাড়ি বর্ষণ করার জন্য, তার খাস বান্দাদেরকে রহমত দেওয়ার জন্য আজকের এই দিবসটিকে আশুরার এই দিবসটিকে, দশই মুহররমের এই দিবসটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্বাচন করেছেন। এই জন্য কোরআন এবং হাদিস থেকে পাওয়া যায়, কোরআন এবং হাদিস থেকে জানা যায়, পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে যারা আহলে শুকর বান্দা অতিবাহিত হয়েছেন, যারা আল্লাহ তাআলার হাস বান্দা অতিবাহিত হয়েছেন, তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের বাড়ি বর্ষণ করেছেন। এই জন্য আশুরার প্রথম শিক্ষা, আশুরার প্রথম দাবি যেটা আমার আপনার সামনে নিয়ে এসেছে, সেই দাবিটি হল আমাকে আপনাকে নেমতের শকর আদায়ের শিক্ষা গ্রহণ করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার খাস বান্দাদের প্রতি নেমত দিয়েছেন, আমরা সেই খাস বান্দাদের কর্মপন্থাকে আমরা অনুসরণ করব, তাদের সাথে একাত্মতা পোষণ করব, করে আল্লাহ তাআলার কাছে আমরাও রহমতের বাড়ি আল্লাহ তাআলার কাছে চাইব। এই শিক্ষা দেওয়ার জন্য আশুর আবার আপনার কাছে আসে। আশুরার তাৎপর্য, আশুরার শিক্ষা এবং দাবি, এটাই প্রথম দাবি, এটাই হল মূল দাবি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার প্রতি অগণিত অসংখ্য নেয়ামত দিয়েছে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে অগণিত অসংখ্য নেয়ামত পেয়েছি, এই নেয়ামতের কথা স্মরণ করে করে এর শুকর আদায়ে শিক্ষা গ্রহণ করা, এটাই হল আশুরার প্রথম শিক্ষা। কোরআনে কারিমের বহু আয়াত থেকে পাওয়া যায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, জগৎবাসীদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নিমাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ। সূরা ফাতির, সূরা ফাতিরের শুরুতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে জগতের মানুষ, হে জগতের মানুষ, তোমরা আমার নেয়ামতের কথা স্মরণ করো, আমি তোমাদের প্রতি যে নেয়ামত গুলি দিয়েছি এই নেয়ামতের কথা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাঈ ওয়াল আরদ। তোমাদের অন্য কোন মালিক আছে, অন্য কোন মনিব আছে যে তোমাদেরকে আসমান থেকে রিজিকের ফয়সালা করে? আমি আল্লাহ ছাড়া। ভাই, রিজিক কাকে বলে? আমরা অনেক সময় বুঝি রিজিকের সংকীর্ণ অর্থ বুঝি ভাত খাওয়া, না শুধু খাওয়ার নাম রিজিক নয়। একজন মানুষের জীবন উপকরণের জন্য যা যা দরকার, শুধু দুনিয়ার জিন্দগিতে নয় পরকালীন জিন্দগিতেও তার জন্য যা যা দরকার, সুখময় শান্তিময় জীবনের জন্য সব কিছুর ব্যবস্থা করার নামই হল রিজিক। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার রিজিকের ব্যবস্থা করেন, আসমান থেকে রিজিকের ফয়সালা করে, এর মানে হল কি? আমার আপনার জিন্দগি, উভয় জিন্দগি, দুনিয়ার জিন্দগি পরকালীন জিন্দগি উভয় জিন্দগির সার্বিক সফলতার জন্য যা যা দরকার সব কিছুর তিনি ব্যবস্থা করেন, তিনি হলেন আল্লাহ আমার আপনার মালিকের। সেই মালিকের নেয়ামতের কথা স্মরণ করে শুকর আদায় করা, আর সাথে সাথে এই কথাও আমার আপনার চিন্তার মধ্যে আনা, যুগে যুগে কিছু কিছু নাফরমান অতিবাহিত হয়ে গেছে, যারা নাশুকুর ছিল, যারা নাফরমান ছিল, তারা আল্লাহ তাআলার নেয়ামত পাইয়াও নেয়ামত অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে, নেয়ামতের কদরদানি করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কি পরিণাম ঘটিয়েছেন সেটা চিন্তা করা, চিন্তা করে আমি আপনি তাদের কর্মপন্থাকে পরিত্যাগ করা এবং তাদের কর্মপন্থাকে ঘৃণা করা। এক নাফরমান ছিল হল ফেরাউন, সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নাশুকুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে তার কথা তুলে ধরেছে। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেন, আলাম তারা ইলাল লাযীনা বাদ্দালু নিমাতাল্লাহি কুফরা ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। এ জগতের মানুষ, তোমরা কি জানো না ওই ব্যক্তির কথা, যে ব্যক্তি আমার অগণিত অসংখ্য নেয়ামত পেয়েছিল কিন্তু নেয়ামতকে অবজ্ঞা করেছে, উপেক্ষা করেছে, করে তার দলবলকে নিয়ে জাহান্নামে চলে গেছে। সেই ব্যক্তি কে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই ব্যক্তি হল ফেরাউন। ফেরাউন 450 বছর রাজত্ব পরিচালনা করেছে, 1-2 বছর নয়, 100 বছর নয়, 450 বছর রাজত্ব পরিচালনা করেছে। কেমন রাজত্ব পরিচালনা করেছে? আল্লাহ তাআলা তাকে কোন রকমের কষ্ট দেয় নাই, কোন রকমের পেরেশানি আল্লাহ তাআলা তাকে দেন নাই। 450 বছরের শাসন আমলে তার কোন সময় সর্দি কাশিও হয়নি, কিতাবে লিখেছে। অথচ প্রতিটি মানুষের জীবনে মুসিবত আছে কিনা, পেরেশানি আছে কিনা, নবীদের জীবনেও তো পেরেশানি আছে, মুসিবত আছে। এই 450 বছর জিন্দাগিতে তাকে কোনদিন সর্দি কাশিও ধরে নাই, এত নেমত আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। কিন্তু আল্লাহ বলছে আমার নেমতকে সে পরিবর্তন করেছে কুফরির দ্বারা, না শুকুরের দ্বারা। ওয়াহাল্লু কওমাহুম দারাল বাওয়ার জাহান্নাম ইয়াসলাউনাহা ওয়া বিসাল করার। তো এই আসুর আমাকে আপনাকে এই কথাটাও স্মরণ করিয়ে দেয় যে যুগে যুগে যারা নেমতের না শুকুরি করেছে তাদের পরিণাম কি হয়েছে, এই কথাটা চিন্তার মধ্যে আনা। তো ভাই আজকে সেই মহান মহান সেই মর্যাদার দিন, রহমতের দিন, আশুরার দিন, আজকের দিনের করণীয় কিছু বিষয় সম্পর্কে, আমল সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে আলহামদুলিল্লাহ। সেই করণীয় বিষয়কে স্মরণ করে অনেক ভাইরাই রোজা আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া আর মেহেরবানি। আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করে, অগণিত অসংখ্য নেয়ামতের কথা স্মরণ করে আমি আপনি রোজা আছি, এটা হলো এই নেয়ামতের শুকর আদায়, নেয়ামতের শুকর আদায়ের জন্য। আর এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই পদ্ধতিতে নেয়ামতের শুকর আদায় করেছেন। বুখারী শরীফের হাদিসে আছে মদিনায় যাওয়ার পর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন, হে আমার সাহাবিরা, হে আমার সাহাবিরা, যেহেতু আশুরার দিবস অত্যন্ত মর্যাদার দিবস, আল্লাহ তাআলা তার খাস বান্দাদের প্রতি রহমত বিতরণের দিবস, এজন্য এই দিবসকে স্মরণ করে আমরা নেয়ামতের শুকর আদায় করব, রোজা রাখব। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিয়ে। আশুরার যে সমস্ত করণীয় বিষয় আছে, গ্রহণীয় বিষয় আছে, তার মধ্যে এটাই হলো মূল যে নেয়ামতের শুকর আদায়ের শিক্ষা শুধু আজকের দিন নয়, আমার আপনার জীবনের প্রতিটি পদে পদে নেয়ামতকে স্মরণ করে করে নেয়ামতের শুকর আদায়ের শিক্ষা দেওয়ার জন্য আশুরা এসেছে। আর আশুরার কিছু বর্জনীয় বিষয় আছে। এই আশুরার দিবসকে নিয়ে আমাদের সমাজে, আমাদের দেশে বা বিশ্বে অনেক জায়গাতে কিছু অপব্যাখ্যা আছে, বিভ্রান্তি আছে, ওইটাকে আমাকে আপনাকে বর্জন করতে হবে। শরীয়ত দুটো জিনিসেরই নাম ভাই, কিছু আদেশ কিছু নিষেধ। আদেশ গুলো পালন করা, গ্রহণ করা, আর নিষেধ গুলোকে বর্জন করা, বিরত থাকা, এটাকেই দিন বলা হয়। কিছু আদেশ আর নিষেধের সমস্তের নাম হল দিন। আমাদের দেশে বিভিন্ন জায়গাতে, সব জেলাতে নয়, আশুরা নিয়ে কিছু বিভ্রান্তি আছে, অপব্যাখ্যা আছে। এই অপব্যাখ্যা বিভ্রান্তি গুলো শিয়াদের থেকে আমদানি হয়েছে, শিয়া সংস্কৃতি, শিয়াদের কুসংস্কার থেকে আমদানি হয়েছে, যার কারণে আমাদের দেশের কিছু সরল মনা মুসলমান তারা বুঝে না, না বুঝে তাদের খপ করে পাশ নেয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে যে দিন দিয়েছেন, এই দিনের প্রতিটি আমল, প্রতিটি আমলের পদ্ধতি নবী রাসূলগণের মাধ্যমে বাতলে দেওয়া হবে। কেউ মন করে আমল করার সুযোগ নাই, মন করে আমল করলে সেটা আমল হয় না, বাহ্যিক দৃষ্টিতে যতই ভালো হোক ওটাকে নেক আমল বলবে না, ওটাকে ভালো কাজ বলা যেতে পারে কিন্তু নেক আমল বলবে না। এই জন্য কিতাবে লিখতে কোরআন এবং হাদিসকে রিসার্চ করে গবেষণা করে ওলামায়ে কেরাম বলছেন যে কোনো আমল প্রতিদানযোগ্য হওয়ার জন্য, আল্লাহর কাছে কাবিলে কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য তিনটা জিনিস শর্ত আছে। 1 নম্বর হলো ঈমান থাকতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ঈমানের বুঝিয়ে দিয়েছেন, ঈমান আছে। কাফের বেঈমানরাও অনেক কাজ করে, জনকল্যাণমূলক কাজ করে, খেদমতে খরচ করে জনসেবা করে, শীতের সময় শীত বস্ত্র বিতরণ করে, অনেক জায়গায় রাস্তাঘাট করে দেয়, হাসপাতাল করে দেয়। কিন্তু দাওয়াতের দিন এই আমলগুলোকে আল্লাহ তাআলা অস্তিত্বহীন করে দিবেন, এর কোনো ভ্যালু রাখবেন না, এর কোনো মূল্য রাখবেন না। কেন? ঈমান ছিল না তাদের। আরো দুটো জিনিস লাগবে, ঈমান লাগবে, এর সাথে সাথে আরো দুটো জিনিস লাগবে। আরেকটি হলো নবীর সুন্নাতের সিল লাগবে। আমি আপনি যে আমলই করি, আল্লাহ রসুলের পদ্ধতি, আল্লাহ রসুলের সুন্নাতের সিল, আদর্শের সিল সেটার মধ্যে লাগবে। তাছাড়া ওই আমল আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, মিজানের পাল্লায় উঠাবেন না, এর কোনো ওজনে আসবে না। এজন্য সুন্নাত আমাকে আপনাকে অবলম্বন করতে হবে। সুন্নাতের বিপরীত হল বেদাত, কুসংস্কার, অপসংস্কৃতি, কুসংস্কার, ওটাই হলো বেদাত, ওটাই হলো সুন্নাত নয়, সুন্নাত পরিপূর্ণ। এই আশুরাকে নিয়ে আমাদের দেশে কিছু কিছু জায়গায় বিভ্রান্তি আছে, অপব্যাখ্যা আছে। যারা সংবাদপত্র পড়া করেন তারা অনেকেই জানেন বিভিন্ন জেলাতে এরকম হয়ে থাকে আর কি। কিছু মূর্খচক্ষু মানুষ, দুই ধরনের বিভ্রান্তি আছে, কিছু করে মূর্খচক্ষু মানুষ আর কিছু করে শিক্ষিতরা। কিছু মূর্খচক্ষু মানুষ ওরা কি করে, আশুরা নয় মুহররমের শুরু থেকেই তাজিয়া, তার মানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কৃত্রিম মাজার তৈরি করে। কৃত্রিম মাজার তৈরি করে যখন 10 তারিখ আসে তখন এই তাজিয়াকে নিয়ে, এই তাজিয়াকে বহন করে তারা শোক সভা বের করে, শোক র্যালি বের করে, শোক শোভাযাত্রা বের করে, আর শহরের বিভিন্ন রাস্তাগুলো প্রদক্ষিণ করে, করে কোন একটা পুকুরে গিয়ে, লেকে গিয়ে ওই তাজিয়াকে বিসর্জন দেয়। নাউজুবিল্লাহ, উপাহু হিন্দুদের মতো কার্যকলাপ, উপাহু হিন্দুরা মূর্তি বানায় আর এই মূর্তির পূজা করে, অর্চনা করে, আর কোন পুকুরে আর নদীতে গিয়ে যায় সেটা বিসর্জন দেয়। আল্লাহ তাআলা এদের আমল সম্পর্কে কোরআনে বলেছেন, হে নবী আপনি বলে দিন জগৎবাসীকে, কুল, হে নবী আপনি বলে দিন, আমার মাধ্যমে বলে, আপনার আপনার মাধ্যমে আমি জানাই দিতে চাই জগৎবাসীকে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে নবী আপনি বলে দিন, আমি কি বলে দিব ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত মানে কি, আমল করেছে কিন্তু এই আমল আল্লাহর কাছে কোনো ওজন হবে না, এর কোনো মূল্য হবে না, এর কোনো ভ্যালু হবে না, আমলের দিক থেকে তারা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা যাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে সুন্নাতের পথ অবলম্বন করে নাই, না করে গোমরাহির পথ অবলম্বন করে কাজ করেছে, অনেক অনেক কাজ করেছে কিন্তু এগুলি একটাও কাজ হয় নাই, একটাও নেক আমল হয় নাই, এগুলি আমার কাছে কোনো নেক আমল হিসেবে বিবেচিত হয় নাই। কিন্তু তারা দুনিয়াতে মনে করে রাখছে কি, অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ধারণা করেছে আমরা বহু বড় নেকির কাম করলাম। নেক আমল হওয়ার জন্য ওই তিনটা শর্ত, এক নম্বর শর্ত ঈমান থাকতে হবে, দুই নম্বর সুন্নাতের সিল থাকতে হবে, তিন নম্বর ইখলাস থাকতে হবে। এই তিনটার একটার মধ্যে যদি ব্যতিক্রম ঘটে, একটার মধ্যে যদি ভেজাল এসে যায়, তাহলে ওই আমল বাহ্যিক যদিও ভালো আমল কিন্তু আল্লাহর কাছে নেক আমল হিসেবে পরিগণিত হবে না। আমাদের দেশের কিছু কিছু জায়গাতে আমি অনেক জায়গাতে দেখেছি, প্রত্যক্ষ করেছি যে এই কাজটা করা হয়। আর কিছু কিছু জেলাতে এরকমও আছে, হায় হুসাইন হায় হুসাইন বলে বুক চাপড়ায়, তরবারি দ্বারা নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে, এরকমও কিছু মঞ্চ কায়েম করে কিছু কিছু জায়গাতে, আমিও দেখেছি। এটা হলো মূর্খদের কাজ। আর কিছু শিক্ষিতরা করে থাকে, শিক্ষিতরাও কিছু ভুল করে থাকে। আমাদের সমাজের শিক্ষিত কিছু লোকেরা তারা এই আশুরা দিবসকে সামনে রেখে সেমিনার করে, সেমিনার করে, আলোচনা সভা করে, ওই আলোচনার মধ্যে যে আলোচনাগুলো হয় নোংরা আলোচনা, ভালো আলোচনা সেখানে হয়, কোরআন হাদিস বিবর্জিত আলোচনা সেখানে হয়, কোরআন হাদিসের আলোচনা সেখানে হয়, কিন্তু শিক্ষিত লোকেরা করে। কেমন শিক্ষিত লোকেরা সেমিনার করে, সভা করে, সভা করে সেখানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র শাহাদাতের আলোচনাই সেখানে আসছে। আশুরার শিক্ষা অন্য কিছু না, আশুরার শিক্ষা, নেয়ামতের শুকর আদায়ের শিক্ষা, এগুলি কোনো আলোচনাই নাই। সেখানে মূল আলোচনা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কেন শহীদ হইল, তিনি জালেম শাহিদ বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন, তিনি সেখানে শহীদ হয়েছিলেন। হুসাইন নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে ঝাঁপিয়ে পড়েছিলেন জালেম শাহির বিরুদ্ধে, এই কথাটা তো ভুল, জিহাদে যান নাই। জিহাদ যদি বলা হয় ওটাকে অনেক সমস্যা আছে, অনেক জটিলতা, কারণ উনি যখন কুফায় যাচ্ছিলেন সঠিক ইতিহাসে আছে অনেক সাহাবা ইকরাম বাধা দিয়েছিল, সাহাবা ইকরাম কি জিহাদে যাইতে বাধা দেয়? যেই সাহাবা ইকরাম সারা জীবন জিহাদের জন্য জানকে উৎসর্গ করেছেন তারা কি বাধা দিবে? অনেকে ওনাকে বাধা দিতে, আপনি কুফাতে যায়েন না হুজুর, আপনি কুফাতে গেলে বিপদে পড়বেন। উনি অনেক শীর্ষস্থানীয় সাহাবা ইকরামদের বাধা উপেক্ষা করে তাও ওখানে গেছে, উনি জিহাদে যান নাই। আচ্ছা, ওরে যদি জিহাদ হয়, উনি ওখানে যাওয়ার পর যখন বিপদে পড়েছিলেন তখন বলেছিলেন যে আমাকে আমার স্থানে আমাকে ফিরে দাও, তো জিহাদ থেকে ফিরে যাওয়া জায়েজ আছে? জিহাদ থেকে ফিরে যাওয়া জায়েজ আছে? জায়েজ নাই, অথচ এটাকে জিহাদ বলা হচ্ছে। আবার অনেকে অনেকে আগ বাড়িয়ে এক ধাপ আগিয়ে গিয়ে এই কথাও বলে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি নাকি রাজতন্ত্র উৎখাত করার জন্য আর গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য গিয়েছিলেন জিহাদে। কোথায় রাজতন্ত্র আর কোথায় গণতন্ত্র, এগুলি কথা কেন বলা হয়? তাহলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ছেলে কি ইয়াজিদকে যে মনোনয়ন দিয়েছিলেন রাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দিয়েছিলেন, আর গণতন্ত্র বিনাশ করেছেন তিনি, তিনি সাহাবী এগুলি বুঝেন না? এই ধরনের আলোচনার সময় এক পর্যায়ে ইয়াজিদের বিরুদ্ধে গালিগালাজ করা হয়, ইয়াজিদকে কাফের বলা হয়, অথচ কিতাবে লেখছে ইয়াজিদকে কোনো কাফের বলার কোন রকমের সুযোগ নাই। তার ব্যক্তিগত চরিত্র নিয়ে বিভিন্ন কথা আছে, কেউ বলছে পরহেজগার ছিল, আবেদ ছিল, আর কেউ বলছে না কিছুটা খারাপ হচ্ছে, খারাপ থাকতে পারে তিনি তো সাহাবি না, কিন্তু তার ব্যক্তিগত চরিত্রকে নিয়ে টানাটানি করে তাকে কাফের বলা, আবার ইয়াজিদকে এরকম ভাবে নর পিশাচ বলা, নরাধম বলা, পাপিষ্ঠ বলা, কাফের বলা, আবার বলতে বলতে এক ধাপ এগিয়ে ইয়াজিদকে যিনি মনোনয়ন দিয়েছেন সাহাবি সাহাবি রাসূল হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কাফের ওহী, তাকে এরকম গালিগালাজ করা উনিও ঠিক ছিলেন না, হযরত মুআবিয়া ঠিক ছিলেন না। এজন্য তো ছেলেকে স্বজন প্রীতি করে মনোনয়ন দিয়েছেন, হুসাইনকে দেন নাই। এই কথাগুলো তারা আলোচনা করে থাকে, এই ভাইয়েরা আলোচনা করে থাকেন, তারা শিক্ষিত দিক কিন্তু দিন সম্পর্কে জানে না। সাহাবির বিরুদ্ধে যদি আমার আপনার জবান থেকে কোনো কালিমা উচ্চারণ হয় আমার আপনার আখেরাত কষ্ট হবে, আখেরাত বরবাদ, কোনো লাভ নাই, কোনো নামাজ করেও লাভ হবে না, কোনো ইবাদত করেও লাভ হবে না। একজন সাহাবির ওজন কত জানেন? পৃথিবীর সমস্ত আবেগকে সমস্ত অলিকে যদি এক পাল্লা রাখেন আর আরেক পাল্লা যদি একটা আপনার দরজার সাহাবিকে রাখেন আল্লাহ তাআলার কাছে ওটাই বেশি ওজনী আর ভারী হবে। সাত হাজার আবু হানিফা হামজুনায় থাকে পায়ে গুহরায় রাখায় রসি, আল্লাহর খাস বান্দারা বলে গেছেন, এই কবিতাগুলো রচনা করে গেছেন প্রায় হাজার হাজার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে, আর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইকে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইকে যদি এক পাল্লায় রাখা হয় আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ধুলার তার পায়ের ধুলাকে যদি আরেক পাল্লা রাখা হয় আল্লাহ তাআলার কাছে ওই পায়ের ধুলাটাই বেশি উজ্জ্বলী হবে। এই জন্য এই আশুরাকে সামনে নিয়ে এই ধরনের আলোচনা করা, ইয়াজিদকে গালিগালাজ করা কাফের বলা, আর ইয়াজিদের পিতাকে গালিগালাজ করা, সাহাবিকে গালিগালাজ করা, সাহাবিকে অনেক সাধারণ ইতিহাসে গাছ পোষা ইতিহাস, এগুলি সঠিক ইতিহাস নয়, কোরআন হাদিস বিবর্তিত কথা, সেখানে লেখা হয়েছে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে লেখা হয়েছে যে উনি নাকি আত্মসাৎকারী ছিলেন গনিমতের মাল, নাউজুবিল্লাহ, উনি নাকি স্বজন প্রীতিকারী ছিলেন এবং তিনি নাকি রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী ছিলেন, গণতন্ত্রকে বিনাশকারী ছিলেন, এই ধরনের বিভিন্ন শব্দ দিয়ে গালিগালাজ কোথায়? আপনারা যে বই পুস্তকগুলো পড়েন সাধারণ গাছ কোথায় ইতিহাস ওগুলির মধ্যে দিয়ে, কিন্তু কোন সঠিক ইতিহাসের মধ্যে এই কথাগুলো না। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বহু বড় ঐতিহাসিক ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তিনি ইবনে কাসির লিখেছেন এরকম আল বেদায় ওয়ান নিহায়া বড় ইতিহাস গ্রন্থ লিখেছেন, সেখানে কি ধরনের ইতিহাস আছে দেখেন, সেখানে আপনি ইয়াজিদকে গালিগালাজ করা ঠিক হবে না, কারণ ইয়াজিদ তো মৃত্যুর জন্য দায়ী ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদত শহীদ করার জন্য ইয়াজিদ দায়ী ছিল না, দায়ী কে ছিল? কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ, আপনি এই হুসাইনকে বাধা দেন, কিন্তু বাধা দেন এতটুকু বলছে যে হুসাইন কেন আসবে, একথা বলেন নাই যে তাকে মারো, তাকে কাটো, তার পরিবার সহ 72 জন লোককে শহীদ করো, একথা তো বলেন। ওই যুগ তো আর টেলিফোনের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তাকে যে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এগুলো কে জানে না। পরে যখন ওনার সামনে মাথা নিয়ে এসে পেশ করা হয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিয়ে এসে পেশ করা হয়েছে, তখন ইয়াজিদ অত্যন্ত কান্নাকাটি করেছেন, কান্নাকাটি করে একথা বলেছেন, আই কমিনা, তোমাকে কি আর এই কথা বলেছিলাম, এই কাজ করার জন্য বলেছিলাম। ভাই এখন তো মোবাইলের যুগ, কোথাও কিছু হলে সব হ্যানোর মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, ওই যুগে তো মোবাইল ছিল না। তো কমিনা বকবক কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ সেই কাজ করেছে, কিন্তু ইয়াজিদ এই কাজ করেন। সঠিক ইতিহাস আমাদের জানা উচিত, আর সঠিক ইতিহাসের আলোকে এই কথা বলা উচিত। আজকে দিবস সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর শাহাদতের দিবস, ঠিক আছে এটা অনেক পরে এসে ঘটেছে, কিন্তু কারবালার ঘটনা এটা হলো অনেক পরের ঘটনা। কিন্তু আমাকে আপনাকে আশুরার মূল্যায়ন করতে হলে, আশুরা পালন করতে হলে কারবালার ঘটনার উপর নির্ভর করে না, কখনো করে না। আশুরার শিক্ষা হলো ন্যায়বোধের শুকর আদায়ের শিক্ষা। বাকি এই দিবসে পরে অনেক পরে এসে কারবালার ঘটনাও সংঘটিত। আমরা আজকের দিনে আমরা এটা করতে পারি, এটা করতে পারি আমরা যে সকল আল্লাহওয়ালা বান্দা যারা দিনের জন্য প্রাণ উৎসর্গ করেছেন, যারা এরকম ভাবে গান দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের জন্য আমরা ইসালে সবের আমল করতে পারি। ইসালে সবের আমলের বাহিরে কোন আমল, এটা শরীয়ত বিবর্তিত আমল হবে, শরীয়ত পরিপন্থী আমল হবে, সেটা দিনের আমল হবে না। অনেকে আছে শোক দিবস পালন করে, এটাকে শোক দিবস পালন করে। ইসলামে কোনো শোক দিবস আছে? ইসলামে কোনো মৃত্যু দিবস আছে? ইসলামে এগুলি নাই। ইসলামে কোনো শোক দিবস নাই, মৃত্যু দিবস নাই, এগুলি ইসলামে নাই। যদি থাকতো তাহলে আল্লাহ রসুলের মৃত্যুর দিন, ওটাকেই বড় শোক দিবস হিসেবে পালন করা হবে। এই জন্য ভাই আমার আপনার প্রতিটি কাজ, প্রতিটি এবাদত হবে নবী রাসূলগণের পদ্ধতি অনুযায়ী, বাতানো পদ্ধতি অনুযায়ী, সুন্নাত অনুযায়ী। মন গোড়া ইবাদত করলে যদিও ভালো হোক, যদিও দেখা যাচ্ছে অনেক ভালো, কিন্তু আল্লাহর কাছে ওটাকে নেক আমল বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়ে গেছেন, আল্লাহ রাসূলের পরে ওলামায়ে কেরামগণ বলে দিয়ে গেছেন কোন আমল কিভাবে করতে হবে। এই জন্য আমলের পদ্ধতি আমাকে আপনাকে জানতে হবে, জানি আমাকে আপনাকে আমল করতে হবে। এই জন্য এই আশুরার শিক্ষা, আশুরার তাৎপর্য হিসাবে প্রথম বিষয় হলো এটাই যে আমাকে আপনাকে আমার আপনার প্রতি আল্লাহ তাআলার অগণিত অসংখ্য নেয়ামত, কেউ অস্বীকার করতে পারবেন না যে আমার কাছে নেয়ামত নাই। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, ওয়াসবাগ আলাইকুম নিয়ামাহু যাহিরাতাও ওয়া বাতিনা, এ জগতের মানুষ আমি তোমাদের উপরে আমার নেয়ামতকে, আমি অগণিত অসংখ্য নেয়ামতকে আমি পূর্ণাঙ্গ করে দিই। আজকে এই যুগে, এই যুগে আগের যুগের রাজা বাচ্চারা যেই নেয়ামত পায় নাই, আমরাও তো সেই ব্যবহারিক নেয়ামত পাইছি। এক যুগে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না, রাজা বাচ্চারা বসে আছে প্রজারা বিশাল বিশাল পাখা দিয়ে এরকম বাতাস করছিল। বিদ্যুৎ ছিল না তো বাতি জ্বালাতো, বাতি তো রাজা বাচ্চারা ঘি দিয়ে বাতি জ্বালাতো, ঘি দিয়ে, আর সাধারণ মানুষরা তেল দিয়ে বাতি জ্বালাতো, এতটুকু পার্থক্য। আজকে এই যুগে আমরা ব্যবহারিক নেয়ামত, দৈহিক নেয়ামত, এরকম হাজার নেয়ামত আমরা ভোগ করতেছি, এগুলি সব আল্লাহ তাআলা কোয়া তাআলার দান আর অনুদান। এই নেয়ামতগুলোর সবটা স্মরণ করে আমাদের জন্য উচিত হবে আশুরাকে পালন করা, আর এই অর্থে পালন করা যেই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশুরাকে পালন করেছেন। আল্লাহ রাসূল যখন আশুরাকে পালন করেছেন, সাহাবায়ে কেরাম পালন করেছেন, তখন কি কারবালার ঘটনা ঘটেছিল? ঘটে। এই জন্য আশুরাই মানেই কারবালা, আর কারবালাই মানেই ইয়াজিদের বিরুদ্ধে কথা বলা, আর সাহাবীর বিরুদ্ধে কথা বলা, এটাই আমার আপনার ইমানকে নষ্ট করা, বরবাদ করা, আখিরাতকে বরবাদ করা ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই সঠিক কথাগুলো বুঝার, অনুধাবন করার, এবং কোরআন এবং হাদিসের তথ্য অনুযায়ী, উপাত্ত অনুযায়ী আমাদের সকলকে আমল করার, অনুধাবন করার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই যারা সুন্নাত করি নাই, আমরা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করি।